بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন নুন শপথ কলমের এবং উহারা যাহা লিপিবদ্ধ করে তাহা মা আনতা বিনিমতি রাব্বিকা বিমাজনুন তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি উন্মাদ নও ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন তোমার জন্য অবশ্যই রয়েছে নির্বিচ্ছিন্ন পুরস্কার ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম তুমি অবশ্যই মহান চরিত্রে অধিষ্ঠিত ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন শীঘ্রই তুমি দেখিবে এবং উহারাও দেখিবে তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবীলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন তোমার প্রতিপালক তো সম্যক অবগত আছেন কে তাহার পথ হইতে বিচ্যুত হইয়াছে এবং তিনি সম্যক জানেন তাহাদেরকে যারা সৎপথ প্রাপ্ত ফালা তুতিউল মুকাজ্জিবিন সুতরাং তুমি মিথ্যাচারীদের অনুসরণ করিও না ওয়াদু লাউ তুদহিনু ফায়ুদহিনুন উহারা চায় যে তুমি নমনীয় হও তাহলে উহারাও নমনীয় হইবে ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিন মাহীন এবং অনুসরণ করিও না তাহার যে কথায় কথায় শপথ করে যে লাঞ্ছিত হাম্মাযিন মাশাঈন বিনামীম পশ্চাতে নিন্দাকারী যে একের কথা অপরের নিকট লাগাইয়া বেড়ায় মান্নাঈল লিল খায়রি মুতাদিন আসীম যে কল্যাণের কার্যে বাধা দান করে যে সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠ উতুল্লিম বা'দা যালিকা জানীম রূঢ় স্বভাব তদুপরি কুখ্যাত আন কানা যা মালিন ওয়া বানীন এই জন্য যে সে ধন সম্পদ ও সন্তান সন্ততিতে সমৃদ্ধিশালী ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতীরুল আউয়ালিন উহার নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হইলে সে বলে ইহা তো সেকালের উপকথা মাত্র সানাসিমুহু আলাল খুরকুম আমি উহার সুর দাগাইয়া দিব ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাতি ইজ আকসামু লায়াসরিমুন্নাহা মুসবিহীন আমি উহাদেরকে পরীক্ষা করিয়াছি যেভাবে পরীক্ষা করিয়াছিলাম উদ্যান অধিপতিগণকে যখন উহারা শপথ করিয়াছিল যে উহারা প্রত্যুষে আহরণ করিবে বাগানের ফল এবং তাহারা ইনশাআল্লাহ বলে নাই فَطَافَ عَلَيْهَا طَائِفٌ مِّن رَّبِّكَ وَهُمْ نَائِمُونَ অতঃপর তোমার প্রতিপালকের নিকট হইতে এক বিপর্যয় হানা দিল সেই উদ্যানে যখন উহারা ছিল নিদ্রিত فَأَصْبَحَتْ كَالصَّرِيمِ ফলে উহা দগ্ধ হইয়া কৃষ্ণবর্ণ ধারণ করিল فَتَنَادَوْا مُصْبِحِينَ প্রত্যুষে উহারা একে অপরকে ডাকিয়া বলিল أَنِ اغْدُوا عَلَى حَرْثِكُمْ إِن كُنْتُمْ صَارِمِينَ তোমরা যদি ফল আহরণ করিতে চাও তবে সকাল সকাল বাগানে চলো فَانْطَلَقُوا وَهُمْ يَتَخَافَتُونَ অতঃপর উহারা চলিল নিম্ন স্বরে কথা বলিতে বলিতে আল্লা ইয়াদখুলান্নাহা আলাইকুম মিসকিন